আজাদির কুলে রঞ্জিত কেন স্বাধীন সার্বভৌম, বক্কে মোদের বজ্র শপথ কঠিন মানব, সব স্বাধীনতা আনবো কি দিয়ে, আমরা শক্তি বল, আমরা শক্তি বল, সব স্বাধীনতা আনবো কি দিয়ে, আমরা শক্তি বল, আমরা শক্তি বল, আজাদির কুলে রঞ্জিত কেন স্বাধীন সার্বভৌম, বক্কে মোদের বজ্র শপথ কঠিন মানব, আজাদির কুলে রঞ্জিত কেন স্বাধীন সার্বভৌম, বক্কে মোদের বজ্র শপথ কঠিন মানব, সব স্বাধীনতা আনবো ফিরিয়ে, আমরা শক্তি বল, আমরা শক্তি বল, সব স্বাধীনতা আনবো ফিরিয়ে, আমরা শক্তি বল, আমরা শক্তি বল। দুঃশাসন আর প্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। ইসলামী রণাঙ্গন শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণ ঢালা বিপ্লবী শুভেচ্ছা। হ্যাঁ বন্ধুরা, শুনে নিশ্চয়ই খুশি হবেন যে রক্তস্নাত ইসলামী রণাঙ্গন শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে এবারের যে চমকপ্রদ ক্যাসেটটি আপনাদের উপহার দিতে যাচ্ছি তার নাম আজাদীর খুন। বন্ধুরা, আজাদীর খুন ক্যাসেটটি আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লাগবে বলেই আমাদের এই অক্লান্ত পরিশ্রমটুকু আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে আর দেরি নয়, শুনুন ইসলামী জিহাদি সঙ্গীত আজাদীর খুন। আজাদীর খুন সব স্বাধীনতা আনবো ফিরিয়ে, আমরা শক্তি বল, আমরা শক্তি বল, সব স্বাধীনতা আনবো ফিরিয়ে, আমরা শক্তি বল, আমরা শক্তি বল, সব স্বাধীনতা আনবো ফিরিয়ে, আমরা শক্তি বল, আমরা শক্তি বল।